وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা ছোট্ট দার্স এবং সবারই জানা, কেবল আমাদের এই দার্সের সিলসিলায় মাঝে পড়েছে বলে আমাদেরকে বলতে হবে, আর সেটা হচ্ছে তাবিজ ব্যবহার। গত দার্সে আলোচনা করেছিলাম ঝাড় ফুঁক করার কথা, যেটা বলেছিলাম বৈধ এবং অবৈধ, এবং বৈধভাবে যদি দেওয়া হয় বা ঝাড় ফুঁক করা হয় তাহলে তার পারিশ্রমিক নেওয়াও অবৈধ নয়। আজকে হচ্ছে তাবিজ। তাবিজের কোনটাই বৈধ নয়, ফলে তার ব্যবসা, তাবিজ লিখে পয়সা নেওয়া ইত্যাদি জায়েজ নয়, হারাম। তাবিজ কে আরবিতে বলা হয় তামিমা, তামাইম, তামিমা। অভিধানে তামাইম হচ্ছে তামিমা শব্দের বহুবচন, আর শরী ভাষায় বদনজর ইত্যাদি দূর করার উদ্দেশ্যে শিশু প্রভৃতির গলা ইত্যাদিতে যা লটকানো হয়, আর শুধু শিশু না, বড়রাও নেয়, জিনভূতের ভয়ে বড়রা নেয়। নিজেকে সমৃদ্ধ করার জন্য, সুখ সমৃদ্ধ, শনি দূর করার জন্য, শনি আপনারা বোঝেন, শনি বলে কপালে শনি লেগেছে, আপনারা বলেন না, বলেন না, শুনেছেন না, শুনেননি, তার মানে কি কপালে শনি লেগেছে মানে? হ্যাঁ, এই শনি মুসলমানদের শনি বলে কিছু নেই, এটা হচ্ছে ওদের, ওই যেমন লক্ষ্মী তেমনি শনি। শনি লাগলে পরে ওরা বিশে আংকি দেয় কি করে কি করে, টিভিতে প্রচুর প্রচার চলছে ওদের, শনি দূর করার জন্য এই ব্যবহার করুন, এই ব্যবহার করুন, এই ব্যবহার করুন। হ্যাঁ, তো এই শনি বলে ইসলামে কিছু নেই, তবে যাকে আমরা বরকতহীনতা বলি, বেবরকতি, তা দূর করার জন্য ঘর বন্ধ করতে হয়, সে কথা হয়তো পরে কোন সময় আলোচনা করব। তাবিজ ব্যবহার করে লোকে, স্বপ্নদোষ হচ্ছে তা বন্ধ করার জন্য কি ব্যবহার করে, তাবিজ ব্যবহার করে। তারপর পায়ে ব্যথা আছে, বেদনা আছে, কিংবা বাত আছে, তো বাত ভালো করার জন্য কি ব্যবহার করে, তাবিজ ব্যবহার করে। এই তাবিজ ব্যবহার করা আসলে কি, আপনারা বহুবার শুনেছেন এবং জানেন যে তাবিজ হল সাধারণত তিন প্রকার। প্রথম প্রকার হল যে তাবিজ কোরআনি আয়াত বা নববী সহি দোয়া দিয়ে লেখা হয়, কোরআনের আয়াত দিয়ে লেখা হলো কিংবা সহি দোয়া দিয়ে লেখা হলো, সুরা ফালাক, সুরা নাস ইত্যাদি লিখে ব্যবহার করতে দেওয়া হলো, এটা কি শিরিক? শিরিক যদি না হয় তাহলে কি এটা জায়েজ? জায়েজ নয়, যদিও অনেকে বলেছেন যে কোরআনি আয়াত লিখে যদি শিশুদের বাচ্চায় লটকে, গলায় লটকে দেওয়া হয় তো সমস্যা নেই, কিন্তু সমস্যা নেই তার দলিল কি? সুতরাং কোরআনি আয়াত দ্বারা লিখিত বা আল্লাহর জিকির দ্বারা লিখিত, আল্লাহর নাম দ্বারা লিখিত কোন তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কেন জায়েজ না? তিনটা কারণে। তাবিজ ব্যবহার করা নিষেধাজ্ঞা ব্যাপক, আর তার পৃথক নির্দেশ আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকাবে সে মুশরিক, তাবিজ লটকালেই সে শিরিক করবে। অতএব এটা আম নির্দেশ, এখানে বলা হয়নি হ্যাঁ যদি কোরআনের হয় তাহলে চলবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফসিল বলেননি। নম্বর দুই কারণ, যাতে শিরকের চোরাপথ বন্ধ হয় এবং অবৈধ তাবিজ ব্যবহার করার পথ খোলা না যায়, তার জন্য আমাদেরকে কি বলতে হবে, যে কোরআনি তাবিজ ব্যবহার করাও জায়েজ না। কারণ লোকে যখন তাবিজ ব্যবহার করা দেখবে, সে কি জানবে কোরআনি না অকোরআনি, ভাববে কি যে কোন তাবিজ ব্যবহার করাই জায়েজ। অতএব ছিদ্র পথ বন্ধ করার জন্য কোরআনি তাবিজ ব্যবহার করাও জায়েজ না। আচ্ছা, তিন নম্বর কারণ, যেটা সব থেকে মেন কারণ, সেটা হচ্ছে যে আয়াত ও আল্লাহর নাম অবমাননার শিকার হয় যখন ব্যবহারকারী তা নিয়ে বাথরুম প্রবেশ করবে, অপবিত্র হবে, স্বামী স্ত্রী মিলন করবে ইত্যাদি অবস্থা আছে, যে অবস্থায় আল্লাহর নাম রাখা সাথে উচিত না, কোরআন রাখা সাথে উচিত না। অতএব তাবিজ ব্যবহার করা, কোরআনি তাবিজ ব্যবহার করা না জায়েজ, জায়েজ না। এখন বলবেন, হুজুর তাহলে আমাদের মোবাইলে কোরআন ভরা আছে, মোবাইলের ভিতরে কোরআন আছে, সেই কোরআন নিয়ে, সেই মোবাইল নিয়ে বাথরুম যাওয়া যাবে কি যাবে না? মোবাইলের ভিতরে আপনার গোটা কোরআন আছে আপনারা জানেন, আর সেই কোরআন পাঠ করে কি করা হয়, পড়া হয়। জুমার দিনে দেখবেন অনেকে মোবাইল খুলে পড়ছে, তারপরে সেটাকে অফ করে দিয়ে পকেটে ভরে নেওয়া হয়। এই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না যাবে না? হ্যাঁ, বাথরুমে যাওয়া যাবে। কেন? যেহেতু এর ভিতরে মেমোরিতে আছে, আর মেমোরিতে আমাদের প্রত্যেকের মেমোরিতে কিছু না কিছু কোরআন আছে। আমরা বাথরুমে যাই না যাই না, বরং আমাদের সাথেই বাথরুম আছে, তাই না? আমাদের পেটেই একটা একটা পায়খানা ভরা আছে। তাহলে বোঝা গেল যে মোবাইলের ভিতরে যে মেমোরিতে কোরআন থাকে এবং প্রয়োজনে বের করে পড়া হয়, আবার বন্ধ করে দেওয়া হয়, সেটা নিয়ে বাথরুমে গেলে সমস্যা নেই। কিন্তু তাবিজের ব্যাপার কি তাই? তাবিজ কি ওই রকম অদৃশ্য হয়ে যায়? না, তাবিজ আপনার কাগজে লেখা থাকে আর সেটা ভিতরে প্রকাশিত থাকে। এই জন্য আপনার তাবিজ নিয়ে বা তাতে কোরআনের আয়াত থাকে, সেই কোরআনের আয়াত নিয়ে কিংবা আল্লাহর জিকির নিয়ে হাম্মামের ভিতরে বাথরুমের ভিতরে যাওয়া আমাদের উচিত হবে না, অবমাননা হয়। আর এই জন্য কোরআনি তাবিজ ব্যবহার করা শিরিক নয়, তবে জায়েজ নয়। নম্বর দুই, তাবিজ যে মাদুলি ব্যবহার করা হয়, সে মাদুলির ভিতরে কোন ধুলো, কোন ধুলো কোন জায়গায়, কোন মসজিদের ধুলো, পীর সাহেবের জানি না কোন তাবারুকের ধুলো, মক্কার মাটি, মদিনার মাটি, কিংবা কোন মাজারের ধুলো, কিংবা গাঁজার কোলকের ছাই, ওই যে গাঁজা টানে না, দেখেছেন ফকির বাবারা বসে বসে হক লাইলা করে, তারা যে গাঁজা টানে সেই ছাইগুলো নিয়ে তারা তাবিজ বাঁধছেন। আশ্চর্য ব্যাপারটা দেখেন যে মানুষ কত বড় বোকা, যে ওই সমস্ত জিনিসগুলো তাদের জিনিসগুলোকে পবিত্র মনে করে তারা শিফা রূপে ব্যবহার করছে, ভাবছে কি এতে রোগ বালা দূর হবে। কত বড় ভুল ধারণা নিয়ে সেই মাদুলির ভিতরে ভরে ব্যবহার করে। তারপরে ওই যে কাবা শরীফের গেলাফের সুতো, মাজারের চাদর কাটা, তারপরে পাগড়ি কাটা ইত্যাদি, পশু পক্ষীর লোম, পশুর লোম, যেমন ভালুকের, ভালুকের লোম, ভালুক জ্বর দূর হয়। দেখেছেন তো দেশে ভালুক নাচাতে এলে ছোট বাচ্চাদেরকে ওই যে মেয়েরা কি করে, চাল দিয়ে ভালুকের উপরে চাপায়, বলে কি ভালুক জ্বর হবে না। তারপর হাতি এলে পরে চাল দিয়ে হাতির উপরে, মানে চাল চাল বা চাউল দিয়ে তার বিনিময়ে ছেলেটাকে হাতির উপরে চাপায়, কেন না ছেলেটা শুকিয়ে থাকছে, মোটা হয় না, তো হাতি চাপালে মোটা হয়ে যাবে। এগুলো হচ্ছে সব নেশাই হাদিসে আছে, নেশাই হাদিসে এমন আপনি বহু পাবেন, তাই না? মুখে গুড় খেতে খেতে আপনার চিচিঙ্গা ঝিঙ্গার বীজ পুঁতছে, কেন বলছে? তাহলে ঝিঙ্গা মিষ্টি হবে, তেতো হবে না, আপনার মুখের সাথে ও বীজের স্বাদ কি, দারুণ কানেকশন। মেয়েরা মুরগি, এসব পাড়া গ্রামের, অবশ্য শহরের মেয়েদের ব্যাপার আলাদা, পাড়া গ্রামের মেয়েরা মুরগি পালে, মুরগিতে ডিম দিয়েছে, প্রথম ডিমটা নিয়ে এসে কি খুশি আনন্দ, সেই ডিমটাকে নিয়ে এসে ওই যে বাটনা বাটনা সেটাকে অপরের পাথরটা কি বলে, নোড়া, এই নোড়াটা এভাবে নোড়াতে বুলিয়ে দেয় ডিমটাকে নিয়ে। তারপরে যে চালুন আছে না, ধান চালা, চালুন নিয়ে এভাবে চালুনের উপর এইভাবে চালে, কেন বলছে এই নোড়ার মতো মোটা মোটা ডিম দেবে, আর এই চালনিতে যত ফুটো আছে, ছিদ্র আছে, ততগুলো সংখ্যা ডিম দেবে। বুঝতে পারছেন? মেয়ে শ্বশুর বাড়ি যাবে বা শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে আসবে, তখন কি বিলি করে, গুড় বা মিষ্টি বিতরণ করে, কেন না বউ এই বাড়িতে মিষ্টি হয়ে থাকবে, কোন কানেকশন আছে? হ্যাঁ, তারপরে আরো বহু কিছু, বহু কিছু আছে, এসবগুলো বুঝতে পাচ্ছেন নিসাই হাদিসের কথা। আর নিসাই হাদিস হচ্ছে অধিকাংশ, অধিকাংশ হচ্ছে জাল হাদিস, মন গড়া হাদিস এবং তাদের বানানো হাদিস, এর উপরে ভরসা করা যাবে না। মোট কথা, তাবিজ এইভাবে মেয়েরা ব্যবহার করে, ওই ধনেশ পাখির হার, তারপরে কোন পাখির পালক, কোন ঘাস ইত্যাদি নিয়ে তারা তাবিজে ভরে ব্যবহার করে। এমন ব্যবহার করা, এই তাবিজ ব্যবহার করা কি হলো তাহলে? শিরিক হলো। আর এই এরই পর্যায়ে ভুক্ত ওই যে অষ্টধাতুর মাদুলি, অষ্টধাতু বলে ওরা বলে যে এই মাদুলিতে অষ্টধাতু আছে, লোহা, রাং, পিতল, সোনা, রূপার, সব কি মিলিয়ে আটটা থাকে। হ্যাঁ, এই আটটা ধাতুর মাদুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্বপ্ন দোষ হবে না। দেখেছেন আপনারা কেউ ব্যবহার করে? ব্যবহার ভালো হয়েছে? বাস, অতএব এগুলো হচ্ছে ভুয়া, এগুলো হচ্ছে ভুয়া। মানুষের ধোকা খালি যে এতে আমার এটা ভালো হবে। অনেকের রোগ আছে যাদের কি বলে ওটা কি বলা হয় হাইড্রোসিল, হাইড্রোসিলের রোগ দূর করার জন্য গাছের শিকড় ব্যবহার করে, ওখানে বাঁধলে গাছের শিকড় সাথে সাথ কি ওটা সেই গোপাল ভাঁড়ের মতো ব্যাপার। গোপাল ভাঁড় যে রাজসভাতে যেত, তো একদিন রাজা বলল যে যদি এই পৌষ মাসের শীতে কেউ ওই পুকুরের পানিতে গলা পর্যন্ত ডুবে থাকতে পারে তাহলে তাকে এত পুরস্কার দেওয়া হবে, কোন কোন 500 টাকা পুরস্কার দেওয়া হবে। এবারে গোপাল ভাঁড় বলল আমি আছি। দিয়ে গোপাল ভাঁড় সারা সারা রাত ওই পানিতে থাকলো, থেকে রাজাকে রাজামশাইকে বলল যে 500 টাকা পুরস্কার এবার আমার দেওয়া হোক। রাজা ভেবেছিল কি যে পারবে না, এবারে পুরস্কারটা দেবে দিতে হবে না দেওয়া হবে না দেবো না আর কি, তুমি কি করে পারলে তোমাকে বলতে হবে। তো বলছে তোমাকে ভয় লাগেনি, তোমাকে ঠান্ডা লাগেনি? বলছে না ভয় লাগেনি। কেন? বলছে পুকুরের পাড়ে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে লাইট জ্বলছিল বা ওই যে কি বলো ওটাকে বাতি জ্বলছিল, হ্যারিকেন বা ল্যাম্পের বাতি জ্বলছিল, তারই বাতি আমার কাছে এসে পড়ছিল, সেই সাহসে আমি আমি যাত্রা পার করে দিয়েছি। তখন রাজা ভাবল কি তাহলে তারই আলোতে তুমি গরম হয়েছ, তোমাকে শীত লাগেনি, অতএব তোমাকে টাকা দেওয়া হবে না। গোপাল ভাঁড় দেবে তো খারাপ, এ টাকা দিল না আমাকে, ভালো করে বুঝিয়ে দিল ঠিক আছে। পরের দিন রাজসভাতে আসার জন্য গোপাল ভাঁড় আসে না, গল্প বলছে কিন্তু গল্প, গোপাল ভাঁড় আসে না, রাজা লোক পাঠালো সিপাহী পাঠালো দেখো গোপাল ভাঁড় কেন আসে না। তো দেখছে তাল গাছের গোড়ায় বসে আছে, সেখানে ওই খড় দিয়ে আগুন জ্বালাচ্ছে, খড় বোঝেন তো ধানের বিচালি, ওই খড় দিয়ে আগুন জ্বালাচ্ছে। তখন বলছে এই গোপাল ভাঁড় তোমার তো রাজসভায় যাওয়ার সময় হয়ে গেছে, তুমি যাচ্ছ না কেন? বলছে আমি ভাত চাপিয়েছি, এই ভাত হবে খাবো তবে যাবো। বল ভাত কোথায় চাপিয়েছো? বলছে ওই দেখো তাল গাছের ডগে হাঁড়ি বাঁধা আছে। বলতো তোমার এখানে যে আগুন দিয়ে জ্বাল দিচ্ছে তো ওখানে তো এটা আগুন তাপ পৌঁছাবে? বলছে যদি পাশের বাড়ি থেকে পুকুরের মধ্যে আমার কাছে ল্যাম্পের লাইট এসে আমার শরীর গরম করতে পারে তাহলে আমার এই তাল গাছের গোড়াতে আমার আগুন ওই তাল গাছের ডগায় হাঁড়িতে ভাত রান্না করতে পারবে, ভাত হবে খাবো তবে যাব। তো তখন বাদশার কাছে খবর গেল, বাদশা বুঝল যে হ্যাঁ তার বোঝা ভুল, তাকে 500 টাকা পুরস্কারটা দিল। মোট কথা হচ্ছে কি যে তা যদি আপনি আপনার হাড় ভেঙে গেছে তো হাড় ভেঙে গেলে পরে আপনি কিছু মেটে লাগান খান, তাই না? আপনি যদি কোন কিছু পাখির হাড় কিংবা গাছের শিকড় হাতে বেঁধে নেন তাতে কি লাভ হবে? তো আপনার হাইড্রোসিল হয়েছে, হাইড্রোসিলের ওপরে একটা ঘাসের শিকড় আপনি বেঁধে রেখেছেন কিংবা গাছের ডাল বেঁধে রেখেছেন, নিয়ে ভাবছেন আমার হাইড্রোসিল কমে যাবে, এটা কি হতে পারে? এর সাথে কোনো সম্পর্ক নেই। ওই যেমন ওই যে মেয়েদের চালুনের যে কটা ফুটো আছে ওই ফুটা বরাবর ডিম দেবে, এইরকম বিশ্বাস, অমূলক বিশ্বাস, আর এগুলোই হচ্ছে শিরিক। সুতরাং এই শ্রেণীর যে কোনো তাবিজ আপনার কি হারাম, যেমন গাঁজার কোলকে গাঁজা খাওয়া হালাল না হারাম? হারাম। তামাক জাতীয় যে কোনো দ্রব্য খাওয়া হারাম, এবার তার ছাই, সেই হারাম জিনিসের ছাই কি কোনো ওষুধ রূপে ব্যবহার হতে পারে? নাকি বাবা সাহেব টেনেছেন বলে তার বরকতে আপনার অসুখ ভালো হবে, এরকম ধারণা করা সত্যিই শিরিক ছাড়া আর কি? তেমনি যদি কোন হারাম আরো, যেমন হারাম আপনারা শুনেছেন হুঁদুল কুতকুতে বাচ্চার লোম, আর সেটা হচ্ছে বগলের লোম, বগলের লোম ছিঁড়ে যদি আপনার হুজুরের বগলের লোম ছিঁড়ে যদি আপনি ভরেন তাবিজে, বলে হুজুরের লোম এটা, অবশ্য অনেকে হুজুরের দাড়ি ভরে, দাড়িতে তাও পথে আছে, দাড়ি যেগুলো পরে ছিঁড়ে সেগুলো যদি আপনি তাবিজে ভরেন হুজুরের দাড়ি, এটা হুজুর শরীফের দাড়ি দিয়ে আপনি ভরলেন ব্যবহার করলেন, কিংবা নখ কাটা নখ, বলে অনেকে অমক হুজুরের কাটা নখ, এই নখটা নিয়ে তাবিজে ভরেন কি হবে? না এতে বরকত হবে। বল কেন? বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে বিচ্যুত চুল নিয়ে সাহাবীরা কি করতেন? বরকত রূপে ব্যবহার করতেন, ঠিক না? বল ঠিক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে যে বরকত ছিল, আমার আপনার দেহে সেরকম বরকত আছে নাকি? কোন হুজুরের দেহে সেরকম বরকত আছে নাকি? তো এরকম ভুল হবে, এরকম বিশ্বাস করা নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তুলনা করা বিশাল ভুল। সুতরাং এইরকম তাবিজ ব্যবহার করাও হচ্ছে কি? শিরিক। তিন নম্বর তাবিজ লিখে তবে সেটা কোরআনের আয়াতও নয় আর দোয়াও নয়, সেটা কি লেখা হয়? হ্যাঁ, দাগ দিয়ে 786, 92, ওই 93 কিংবা সংখ্যা কিংবা মোহাম্মদ, তারপরে হ্যাঁ তারপরে ফেরাউনের নাম, জিনের নাম, শয়তানের নাম, এইসব লিখে তাবিজ বানানো হয়। সাধারণত এগুলো দেখবেন বাড়ির জানালাতে এবং দরজাতে চিটানো থাকে, বলে এইগুলো দেখলে জিন প্রবেশ করবে না, কিন্তু এসব ভুল কথা। তাবিজ রূপে ব্যবহার করাও এগুলো হচ্ছে শিরিক। কেন না, এইসবের এইসব অক্ষরের মধ্যে কোনো পাওয়ার নেই। বা ফেরাউনের নাম নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চান কিংবা চান যে আপনার রোগ বালা মুসিবত দূর হবে, এটা কি ঠিক হবে? এটা তো শিরিক। আল্লাহর কাছে না চেয়ে আপনি গায়রুল্লাহর কাছে চাচ্ছেন, এটা তো শিরিক। জিনের কাছে চাচ্ছেন বা ফেরেশতার কাছে চাচ্ছেন, এটা শিরিক। ফেরেশতা আপনাকে সাহায্য করেন ঠিকই, কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, তবে না ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করা হবে। অতএব সরাসরি যদি ফেরেশতার কাছে চাওয়া হয় অথবা জিনের কাছে চাওয়া হয় অথবা আর কারো কাছে চাওয়া হয়, তাহলে সেটা হবে শিরিক। সুতরাং এই তিন প্রকার তাবিজই হচ্ছে শিরিক, আর তা ব্যবহার করা বিলকুল হারাম, আর তা দিয়ে পয়সা নেওয়া হচ্ছে হারাম খাওয়া। কিন্তু বহু হারাম খোর এইভাবে পয়সা কামিয়ে খাচ্ছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে পয়সা খাচ্ছে। আসলে এই যে তাবিজ ব্যবসা বা তাবিজ যারা নেয়, তাদের রোগগুলো হচ্ছে মানসিক রোগ। মনের ভিতরে একটা রোগ ঢুকে থাকে, তারপর মন যেটা বলে যে হ্যাঁ এটা করলে পরে এটা হবে, তখন তার দেহে এমনিতেই কাজ হয়। আপনার মন আছে যে আমাকে যদি মাকতাবুদ্দাওয়ার হুজুর একটা তাবিজ লিখে দেয়, তো আমার এই ব্যথা, আমার এই বেদনা কিংবা আমার এই দুশ্চিন্তা কিংবা আমার এই এটা টেনশনটা দূর হবে। এখন যদি আনিস ভাই আপনাকে একটা তাবিজ লিখে দেয়, দূর হবে না, কারণ আপনার মনের ভিতরে ঢুকে আছে, প্রোগ্রামিং হয়ে আছে যে অমুক দেবে তবে ভালো হবে। এই জন্য দেখবেন কোন জিন পাওয়া রোগী ইত্যাদি ইত্যাদি বহু রকমের অসুখ থাকে, যেগুলো আধ্যাত্মিক রোগ, মানসিক রোগ, সেগুলো যদি ছোটখাটো ওঝা দেখানো হয় কাজ হয় না, কারণ তার মনে প্রোগ্রামিং হয়ে থাকে অমুক জায়গায় বড় যখন আসবে তখন এই জন্য রোগীর সামনে অমুক বড় বলে প্রশংসা করতে হয়, বিশাল একবারে জিন। ওই জন্য অনেক সময় মানে হাঁকারি হেঁকে থাকে। ইউপিতে যখন আমরা পড়তাম তখন ওই যে বলছিলাম যে বাঙালিদেরকে খুব ভয় করত, কেন বলছে বাঙালিরা জাদুকর হয়, ওরা বলে বাঙালিরা জাদুকর হয়। আর সত্যি পশ্চিম বাংলাতে একজন প্রসিদ্ধ জাদুকর ছিল সারা ভারতবর্ষে, সেটা হচ্ছে পিসি সরকার, নাম শুনেছেন আপনারা? তা জাদু মানে কলিজা কেটে বের করে দেখাতো, হ্যাঁ, তারপরে আপনার ট্রেন ভেনিস আপনার চোখের সামনে থেকে ট্রেন উড়িয়ে দিত, আসছে দেরি করে আসছে, 9টায় আসার কথা 10টা বেজে গেল, হেই হইল হইচই, তারপরে যখন আসছে তখন বলছে কি ব্যাপার আপনার, কেন চিল্লাচ্ছেন, কেন চিৎকার করছেন কেন? বলছে আপনার 1 ঘন্টা লেট হয়ে গেল, দেখুন আপনাদের ঘড়ি কটা বাজছে, সবাই দেখছে 9টা বাজছে, এতক্ষণ কি দেখছিল? 10টা বাজছে, কেমন জাদুকর। হ্যাঁ, তো ইউপির ছাত্ররা আমাদের সাথে ভয় করতো, আমাদের সাথে ঝগড়া করতে, বলতো কি এ বাঙালি আছে, এরা মানে বলছে জাদু করে তোমাকে বোতলে ভরে দেবো, বোতলে ভরে দেবো। এই জন্য দেখবেন যদি জিন ছাড়ানো কোন মজলিসে হাজির থেকেছেন, যে জিন ছাড়ায় সে বহু হাঁক ছাড়ে, তোকে বোতলে ভরবো, এই বোতল নিয়ে এসো, তো বোতল নিয়ে এসো, ওকে বোতলে ভরবো। অবশ্য এইসব যদি বুলি না ছাড়া হয় তো জিন ভয় খেয়ে না, অনেক সময় জিন জবর হয়, ওঝা থেকে জিন জবর হয়, আর ওঝা থেকে জিন জবর হলে কোনো মতেই নড়বে না, তখনও নানা রকম বুলি ঝাড়তে হয়। যেমন যদি সন্দেহ হয় যে জিন নয় এ অভিনয় করছে, তাহলে সব থেকে বড় ওষুধ হল শুকনো মরিচ নিয়ে আসেন, দিয়ে আঙারে দিয়ে ধুঁয়ো দেন, দেখবেন ও বাপ বাপ করে পালাই পালাই করছে, কেন আসলে জিন নয় তো, ওটা অভিনয়, সে কোন পরিকল্পিত ভাবে কিছু পাওয়ার মানুষে অভিনয় করছে, বাড়ির লোককে ধোকা দিচ্ছে। তখন ওঝা যদি বুঝতে পারে, বিশেষ করে এগুলো যুবক যুবতীর ক্ষেত্রে প্রেম ট্রেম এসব হলে পরে, ভালোবাসা হলে পরে তখন ওই আকর্ষণ করে, যদি বলা হয় যে অমুককে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তখন দেখবেন খুব খুশ হয়ে তখন তার আকর্ষণ চাইবে এবং তার নৈকট্য চাইবে, সে আসুক পাশে বসুক, সে আমাকে স্পর্শ করুক, যেমনি স্পর্শ করবে ভালো হয়ে যাবে। এরকম বহু ঘটেছে গ্রামে, সাধারণত শহরেও হয়, কি ব্যাপার খুব খিচুনি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, বলছে তাবিজ নিতে হবে, হুজুরকে ডাক, আসলে সেই হুজুরকেই ভালোবেসেছে, গ্রাম মসজিদের ইমাম সাহেবকেই ভালোবেসেছে, সে সেখানে কোরআন পড়তে যেত, তারপর কোরআন পড়া বন্ধ করে এখন যুবতী হয়েছে, সে কিন্তু ভালোবাসা ওই হুজুরের প্রতি রেখে দিয়েছে। এবারে সে জানছে যে আমি অভিনয় করি নিশ্চয়ই হুজুরকে ঝাড়ফুঁ করার জন্য, পানি পড়া তেল পড়া দেওয়ার জন্য, তাবিজ দেওয়ার জন্য ডাকবে। বাস পরিকল্পিত অভিনয় করে সে তখন হুজুরের নৈকট্য লাভ করে। যদি এইরকম হয় তো সব থেকে বড় ওষুধ হলো কি, শুকনো মরিচ নিয়ে এসে তার নাকে ধোঁয়া দেন, বল পালাবি তো পালা, না হয় তোর সাতগুষ্টি সর্বনাশ করে ছাড়ব। তখন বলে বাপরে বাপ, পালাই পালাই। হ্যাঁ, তো এইরকম যে পাকা ওঝা হয়, যে আপনার অভিজ্ঞ ওঝা হয়, সে ঠিক চিকিৎসা নির্ণয় করতে পারে। মোট কথা হলো যে যদি আপনি তাবিজ ব্যবহার করেন, এবার তাবিজ তো দূরের কথা, আর এর থেকেও বড় কিছু হয়, যেমন ওই জিনের নামে পায়রা জবাই করতে হয়, মুরগি জবাই করতে হয়, বলে আমার নামে পায়রা জবাই করতে হবে, তখন বাধ্য হয়ে কি করবে, পায়রা জবাই করবে তবে যাব। আর শয়তান এটাই চায়, শিরিক করবে তবে ছাড়বে, তারা তার শিরিক মানে শয়তানের উদ্দেশ্যই হলো তোমার ইমানটা লুটে নেব। আর যখন ইমান লোটা গেল, খালাস, শুধু তার না, যাকে জিন পেয়েছে তার ইমান লোটা যায় না, কার ইমান লোটা যায়, তার বাড়িওয়ালারও ইমান লোটা যায়, মুশরিক করে ছেড়ে তারপরে সে তাকে ছাড়ে। অতএব এই শ্রেণীর চিকিৎসা মোটেই জায়েজ না, শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিক। তেমনি তাবিজ পুড়িয়ে ধোঁয়া নেওয়া হয়, আপনারা দেখেছেন যে তাবিজ লিখলো, লেখার পর বলে এটাকে জ্বালাবেন ঘরে কিংবা তার নাকে দেবেন, তার মানে যে ওখানে কোরআনের আয়াত কিংবা কি হিজিবিজি লিখেছে, যদি কোরআনের আয়াত হয় তাহলে শিরিক হবে না, কিন্তু নাজায়েজ তো বটে। এইভাবে চিকিৎসা করার পদ্ধতি কি হাদিস কোরআনে এসেছে? এখন যদি হিজিবিজি কিছু লিখে হয় তাহলে তো শিরিক, সেটাকে পুড়িয়ে ধোঁয়া দিলে, বলে ধূপকাঠির মতো ধোঁয়া দিলে পরে এই জিন ছাড়বে কিংবা মাথা ছাড়বে ইত্যাদি অনেকেই ধারণা করে থাকে। মোট কথা হলো যে যেকোনো প্রকারের তাবিজ হোক, তাবিজ ব্যবহার করা শিরিক বা জায়েজ না, যদি কোরআনে তাবিজ হয় শিরিক না, জায়েজ না। সকল প্রকার তাবিজ কবজ ব্যবহার করা হারাম, এক বাক্যে হারাম বলা যাবে, কিন্তু শিরিক বলা যাবে না। শিরিক খালি এই দুই প্রকার বললাম, আর কোরআনে তাবিজ হচ্ছে হারাম, বাকি সব মিলিয়ে সবকেই হারাম বলা যায়, তাহলে তা কোরআনি আয়াত দ্বারা বানানো হোক অথবা অন্য কিছু দিয়ে। অবশ্য কোনো কিছু দ্বারা বানানো হলে তা ব্যবহার করা হারাম ও শিরিক, কোনো অন্য কিছু দিয়ে বানানো হলে তা ব্যবহার করা হারাম ও শিরিক। আপনারা জানেন যে এমনকি বহু অপবিত্র জিনিস দিয়ে তাবিজ বা অন্য কিছু লেখা হয়। আপনারা শুনেছেন যে জিনকে খুশি করার জন্য, জিন ছাড়বে তাকে খুশি করার জন্য পায়খানা দিয়ে পর্যন্ত কোরআন লেখা হয়, শুনেছেন না শুনেনি? আমাকে এক ভাই বললেন বাংলাদেশেরই, যে একদিন ছাড়াতে গেলাম, সেখানে বলল বাবাকে নিয়ে আসা হলো, সে বলল কোরআনের উপর পা দিয়ে দাঁড়াতে হবে। দেখছেন, কোরআনের উপরে পা দিয়ে দাঁড়াতে হবে, এরকম চিকিৎসা, তার মানেই কুফরি। শয়তান চায় যে কোন রকমে মানুষ কাফের হয়ে যাক, সেটাই তার লাভ। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যে সে তাদের নিচ্ছে শয়তান নিজের দলবলকে এই জন্য ডাকে যাতে সে জাহান্নামী হয়, জাহান্নামী করতে পারলে তার লাভ। সুতরাং এই শ্রেণীর নোংরা জিনিস দিয়ে কোরআনের আয়াত লেখা বা কোরআনের উপরে দাঁড়ানো কত বড় সর্বনাশ, দেখেন আল্লাহ আকবার। তো আমি বলছিল, সেই ভাই আমাকে বলছিলেন যে আমি তাকে শায়েস্তা করে দিয়েছি বাবাকে বা ঘরের লোককে বুঝিয়েছি, বলছে না বাবা আমার মেয়ের এই হচ্ছে ওই হচ্ছে, ধুর গোনার ডিম হচ্ছে, তোমার মেয়ে বিড়ি দাও সব ঠিক হয়ে যাবে। তো বলছি না, বিয়ের আগে তো জিনটা ছাড়তে হবে, নাহলে বিয়েটা হবে কি করে। তো যাই হোক, বলছে যে ওই চিকিৎসা আমি করতে দিইনি, জানি না তারপরে কি করেছে। তো এইরকমও হয়। আপনার এলাকার ঘটনা, তার বোনের বিয়ে দিয়েছিল, তো বোনের সঙ্গে বোনায়ের হচ্ছিল না, বোনের সঙ্গে বোনায়ের বোন ছিল না, ওই যে শ্বশুরবাড়ি যায় আর ফিরে ফিরে চলে আসে। এবার ভাইয়ের কাছে বাপ নেই, ভাইয়ের কাছে অভিযোগ করে যে আমাকে দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, শ্বশুর দেখতে পারে না, আমার তোমার কি বলে স্বামী দেখতে পারে না, ইত্যাদি ইত্যাদি। হুজুরের কাছে এসে, মুসল্লি নাম মসজিদের মুসল্লি, হুজুরকে বলছে, হুজুর ইমাম সাহেব আমার বোনের বিয়ে দিচ্ছে অমুক জায়গায়, কিন্তু তার স্বামী তাকে দেখতে পারে না, এখন কি করা যায়। তো বলছে, এ এখন বলছে আমি বলবো কি, আমি একটা ব্যবস্থা আছে। কি বলছে, এমন খারাপ জিনিস, সেই জিনিসটা আমাকেও বলতে লজ্জা লাগছে। বলছে সেই ন্যাকড়া নিয়ে এসো, আর সেই ন্যাকড়া দিয়ে আমি একটা শরবত বানাবো, সেই শরবত ওর স্বামীকে খাইয়ে দেবে, তারপর থেকে স্বামী ওর জন্য পাগল হয়ে যাবে। বুঝতে পারলেন? কে বলছে? মসজিদের ইমাম, এ লোক শিক্ষিত লোক, বলছে আমার বোন কষ্ট পায় ঠিকই, কিন্তু এত নোংরা জিনিস দিয়ে আমি আমার বোনাইকে খাওয়াবো, এটা তো আমার ব্রেনে ধরেন আমি মুসলিম, তো আপনি কিভাবে এটা করতে বললেন? তারপর জামাতকে জানানো হলো, জামাত তবে এত বড় নোংরা কাজ আপনি করেন, নিশ্চয়ই আগে করেছেন বা করেন, আর সত্যিই জিন ভূত তাড়ানো এবং তাবিজ লেখা তার ব্যবসা। সুতরাং তাকে এই পরিচয়ের পর তার মাথাটাকে ন্যাড়া করে গ্রাম থেকে মাসালামা, এরকম লোকের পিছনে নামাজকে পড়বে, এত ঘৃণা কাজ করলে। তো চিন্তা করে দেখেন, একজন মুসলিম মসজিদের ইমাম, সে আবার এত নোংরা চিকিৎসা করে যে নোংরা উল্লেখ করতেই লজ্জা লাগে, আল্লাহুল মুস্তাআন। সুতরাং এইভাবে আমরা যদি সচেতন হই, যদি মুসলিম শিক্ষিত যুবকরা সচেতন হয়, তাহলে পরে এই সমস্ত চিকিৎসা, বিশেষ করে যারা শিরকি তাবিজ লিখে তাদের পিছনে নামাজ হবে, তারা তো মুশরিক হয়ে গেল, আর মুশরিকদের পিছনে নামাজ হবে না। খোঁজ নিয়ে দেখবেন যে আপনার ইমাম সাহেব কোন তাবিজ লিখে, কোন তাবিজ দেয়, কাকে তাবিজ দিচ্ছে, অমুসলিমদেরকে তাবিজ দিচ্ছে, কিসের তাবিজ দিচ্ছে, কত টাকা নিচ্ছে, এসবগুলো খবর রাখবেন। গ্রামে গ্রামে খবর রাখবেন। এক জায়গায় বলতে গেলাম তো এক ইমাম সাহেব বলছেন, তো আপনি দেখছি আমাদের পেটে ছুরি মারবেন, ছুরি মারবো তো ছুরি মারাই তো উচিত, আপনাদের পেট ভরে না? যে বেতন পান যদি পেট না ভরে তো অন্য কিছু করেন, মদ্যপান কুলিগিরি করেন। একজন বলছে হ্যাঁ আরবে গেছে কিনা তাই লম্বা লম্বা বক্তৃতা করছে, আরবে চলে গেছে না, ওখানে টাকা পাচ্ছে পেট্রো ডলার, আর তার জন্য এখন মোটা মোটা বক্তৃতা করতে পারছে, যদি দেশে থাকতো তাহলে দেখতাম তাবিজ ব্যবসা ছাড়া কি করত। কথা ঠিক বুঝেছেন? একবারে পরিবেশের মানে বাস্তব কথা। আমার বিরুদ্ধে একজন সমালোচনা করেছে, বলছে আরবে গিয়ে এইসব ফতোয়া ঝাড়ছে, অথচ আল্লাহর রহমতে আমি যখন আরব আসিনি তখনও আমি এই ফতোয়া দিয়েছি, বলেছি যে এটা জায়েজ না, তাবিজ ব্যবসা জায়েজ না, আরব আসি চাই না আসি, পেটের একটা সীমাবদ্ধতা থাকা দরকার, হারাম খাবো না এরকম একটা আজমে মুসাম্মাম দীর্ঘ সংকল্প থাকা দরকার প্রত্যেক মুসলিমের, বিশেষ করে আলেমের। আপনি একজন আলেম, আলেম মানেই যে আপনাকে তাবিজ দিতে হবে। অবশ্য পরিবেশের অবস্থা তো বুঝলেন, সেদিন বলছিলাম বুঝি এতদিন পড়লি তুই কি শিখলি, তাহলে তাবিজ লিখতে জানিস না? হ্যাঁ সত্যিই তাই, প্রত্যেক হুজুর প্রত্যেক আলেম মানেই হচ্ছে কি, সে তাবিজ লিখতে পারবে। সুতরাং পরিবেশটা নোংরা হয়ে আছে, আর আসলে এই হুজুরদেরকে আমরাই পুষেছি। আপনারা বলুন, গ্রামের যে ইমাম সাহেব বা জামাতের যে ইমাম সাহেব, ইমাম সাহেবের মতে আমরা চলি না আমাদের মতে ইমাম সাহেবরা চলেন? পাবলিকের মতে ইমাম সাহেব চলেন নাকি ইমাম সাহেবের মতে পাবলিক চলে? অসম্ভব। ইমাম সাহেব চলেন কলের গাড়ি, যেমন চালায় পাবলিক তেমনি চলে তাড়াতাড়ি, ও কলের গাড়ি। দেখবেন ও ভাবছে আমার চাকরি রাখতে হবে, বেচারি গরিব মানুষ চাকরি থাকবে না, অতএব গ্রামের লোক বা জামাতের লোক যা বলে ঠিক সেইভাবেই চলে। যদি বলা হয় যে বেনামাজির ঘরে আমি দাওয়াত খাবো না বা বেনামাজির ঘরে আমি পালা পালি খাবো না, তাহলে কি হবে? হ্যাঁ কত ঘরের পালি পাবে তাহলে? গ্রামের লোক তো মুশকিল, না না না এরকম করা হবে না, আপনার সমস্যা কি? হ্যাঁ চাকরিই থাকবে না, তাহলে অমুক নামাজ পড়ে না, আরে অমুক নামাজ না পড়লে তার বউ পড়ে, তার মা পড়ে, সমস্যা কি আছে? এইভাবে আপনি চিন্তা করেন। তারপরে মিলাদ পড়ার ব্যাপারটা, হ্যাঁ পয়সা নিয়ে মিলাদ পড়ে বলে তারা ওই পয়সার ব্যাপারে, আসলে এই গরিব হুজুররা গরিব হওয়ার কারণে এসবগুলো, আর সমাজ তাদেরকে চালিয়ে যাচ্ছে, সমাজ চালিয়ে যাচ্ছে। একজন তো মানে পণ করেছিল যে পণ নেওয়া বিয়ে বা যৌতুক নেওয়া বিয়ে পড়াব না, যে বিয়েতে যৌতুক নেয় সেই বিয়ে পড়াব না, তার কারণ এতে কি হয়, অন্যায় সহযোগিতা করা হয়। কারণ পুরুষকে বিবাহ করতে হয় কি দিয়ে, মোহর দিয়ে, অথচ সে মোহর নিয়ে বিয়ে করছে, এই বিয়ে কেন পড়াব বলুন তো? যদি আমরা আমাদের ইমাম সাহেবকে বলি যে আপনি তাই করুন, ইমাম সাহেব পারবেন? কেন পারবেন না, যেহেতু অধিকাংশ বিবাহ, অধিকাংশ বিবাহ বরং আমি বলবো 95% কি 98% বিবাহ কি নিয়ে, যৌতুক বা পণ নিয়ে। সুতরাং যদি আপনি না পড়ান তো এই 95% কিংবা 98% ঘরের পালি বন্ধ হয়ে যাবে, আর 95% বা 98% এর বিয়ে পড়ানি যে মাল আছে সেটা থেকেও আপনি বঞ্চিত হবেন, সুতরাং পেট বন্ধ হয়ে যাবে। আর এই জন্য আমি পারব না, আমাকে চলতে হবে কার মতে, জামাতের মতে, জামাতের মতে চলতে হবে, এই হলো মুশকিল। এই জন্যই বলছি পাবলিক ইমাম সাহেবের মতে চলে না, বরং ইমাম সাহেবই পাবলিকের মতো, পাবলিক যা বলে সেই মতো চলে, আর এই জন্যই হিদায়তের রাস্তা আমাদের জন্য রুদ্ধ। তাও আবার যারা সাধারণত ইমামতি করেন তাদের ততটা ইলম থাকে না, মোটামুটি এখান থেকে ওখান থেকে শুনে পত্র পত্রিকা বই পুস্তক পড়ে তারা ফতোয়া দেন, ঠিক আছে। মুখলেস নেই এমন কথা না, বহু ইমাম সাহেব আছেন যার মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু সমস্যা হয় অর্থনৈতিক ব্যাপার নিয়ে। অর্থনৈতিক সমস্যায় পড়ে যদি এখনই একটা ছেলের অসুখ হয় কে তাকে দেখবে, কোথায় টাকা পাবে? এখন যদি তার স্ত্রীর অসুখ হয় কোথায় কি করে কিভাবে তাকে চিকিৎসা করাবে? তখন বাধ্য হয়ে এমন পথে পা বাড়ায় যে পথ উপার্জনের জন্য হালাল নয়, বাধ্য হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন বাধ্য করেননি যে এইভাবে আমরা উপার্জন করব, বরং পেট চালাবার জন্য যেটা হালাল পথ আছে সেটাকেই বেছে নেব। আর যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলে, আল্লাহর উপরে ভরসা করার মতো করি, তাহলে আর রুজিকতুম কামা তুরজাকু তাইরু, যেমন তোমাদেরকে রুজি দেওয়া হতো বা হবে যেমন পাখিকে দেওয়া হয়, যেমন তারা খালি পেটে বের হয়ে যায় ভরা পেটে ফিরে আসে। চেষ্টা করে আমরা অন্যান্য কিছু করব, যেমন অনেক ইমাম সাহেব আছেন বেচারারা ওই গ্রামে ইমামতি করছেন, দর্জির কাজও করছেন, সমস্যা আছে, ভালো কথা, দর্জির কাজ করছেন, তারা আর কাপড় সেলাই করেন, তারপরে কাপড় সেলাই করে যে পয়সাটা হয় বাড়তি। আমি বলছি কি, এই শ্রেণীর কাজ আপনি করেন বাড়তি কাজ, তার কারণ আপনি সকাল ফজরের নামাজ পড়ি তো কোনো কাজ নেই, আপনার তো কাজ অন্য কিছু নেই, নামাজ পড়ানোই কাজ। যদি তাই হয় তাহলে আপনি দর্জি কাজ করতে পারেন, যেমন ঘড়ি, অনেকে ঘড়ি সারে, ঘড়ি মেকানিক, ঘড়ি সারে, অনেকে তো আবার ঘড়ি মেকানিক বললে পরে কেমন ইমাম সাহেব কেমন হয়। আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ ঘড়ি মেকানিক ছিলেন, হ্যাঁ, তাকে এই ফেসবুকের মুফতিরা, মুফতি তো নয় এরা হচ্ছে বেয়াদব, এই বেয়াদবরা বলছে আলবানী হাদিসকে সহি জয়ীব করার কেউ তো ঘড়ি মেকার। তো ঘড়ি মেকার যদি কেউ পেশা রূপে ব্যবহার করে, কেউ তো অনেক ওলামাদের মধ্যে, বড় বড় ইমামদের মধ্যেও, যেমন এমনকি নবীদের মধ্যেও পেশা ছিল, তাই না? কোন নবী ছুতর ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন, কোন নবী দর্জি ছিলেন, আর প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, তাই না? তেমনি এই যে কুদুরি মুরগিনানি, এক এক আলেমের, তারা তো বড় বড় বই লিখেছে, ফেকা লিখেছে, তারা এক এক ধরনের কাজ করতো, কেউ হাঁড়ির ব্যবসা করতো, কেউ কাপড়ের ব্যবসা করতো, কেউ ইত্যাদি ইত্যাদি। সুতরাং একজন যদি মহাদ্দেশ হন আর তার যদি উপার্জন ঘড়ির মাধ্যমে হয় হালাল রুজি খাবো বলে, তাহলে সমস্যা আছে। দাউদ নবী আলাইহিসসালাম কি ছিলেন? বাদশাহ ছিলেন, কিন্তু কি করতেন? টুপি সেলাই করতেন, না নিজের হাতের কামাই খেতেন। তো এইটার জন্য হাদিস সহি জয়ীব করে এত ছোট, মানে তাকে ছোট করবো আর কি, ঘড়ির মেকার ও কি জানে হাদিসের, মানে এত বড় শয়তানের বেয়াদব যে ফেসবুকে এই শ্রেণীর মন্তব্য করে একজন মহাদ্দেশকে ছোট করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়বেন না। এই ওলামাদেরকে ছোট করা, কেউ বলছে দরবারি আলেম, কেউ বলছে ঘড়ি মেকার, কেউ কত রকম বলছে। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়া'রিফ কাদরা উলামায়েনা ওয়া শারাফা উলামায়েনা, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে দয়া করে না, এবং আমাদের ওলামার, আলেম সমাজের কদর করে না। এরা যারা বলছে এরা কিন্তু আলেম না, এরা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, সাধারণ পাবলিক, কিন্তু তারা আলেমের উপরে টিকা চড়াচ্ছে, আলেমের ও বলছে দরবারি, কেউ বলছে তোষামতকারী, কেউ বলছে অমক তমক, এইভাবে আলেমদেরকে অপবাদ দিয়ে কথা বলছে, বিশেষ করে তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে। যদি আপনি জিহাদিদের বিরুদ্ধে ফতোয়া দেন যে সেটা সন্ত্রাস, বাস আপনার বিরুদ্ধে ফতোয়া চালু হয়ে যায়, এটা হচ্ছে দরবারি। যদি আপনি তবলিগের বিরুদ্ধে দেন তাহলে তাই, যদি আপনি জামাতের বিরুদ্ধে দেন তাহলেও আপনাকে আহাত করবে, যদি আপনি আহলে হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেন, কোরআন হাদিসের ফতোয়া, সে তখন আপনাকে বলবে এই জামাতি বা এই তবলিগি, মানে একজন যার বিরুদ্ধে বলবেন সে তখন উল্টা কি দেবে? অপবাদ দেবে ইনশাআল্লাহ। এই অপবাদ ধরা থাকবে আর কেয়ামতের দিনে চাবুক লাগানো হবে, ছাড়া হবে না কাউকে, কেউ ছাড়বে না, এত বড় আঘাত, এই আঘাতের বিচার কাল কেয়ামতের মাঠে হবে। মোট কথা, আলেম ওলামার যে সমালোচনা আমরা করছি যদি সঠিক হয় ঠিক আছে, যদি সংশোধনের উদ্দেশ্য হয় ঠিক আছে, কিন্তু একজন আলেমের বিরুদ্ধে সরাসরি সে জিহাদের জন্য বলছে না, অতএব সে ভয়, সে পেদুক, সে ভয়ুক, হ্যাঁ, আর অমক জিহাদের জন্য বলে সে অকুত ভয়, সে বিশাল, এই ধরনের প্রশংসা করা, সন্ত্রাস সৃষ্টি করা বা সন্ত্রাসকে সমর্থন করা, যে যেমন বোঝে ঠিক সেই রকম, কিন্তু ওরা আলেমদের বিরুদ্ধে ছোট হয়ে বড়র উপরে যে এত বড় অপবাদ দেয়, ইনশাআল্লাহ তারা কেয়ামতে ধরা খাবে। বাকি থাকলো যদি কারো মধ্যে সত্যিই ভুল থাকে তো ভুল সংশোধন করে নেওয়া দরকার, যদি আমার মধ্যে সেই ভুল থাকে তো আমার উচিত সেই ভুল সংশোধন করা দরকার। এখন আমি ইমাম সাহেবদের বিরুদ্ধে বললাম, সব ইমাম সাহেব তো এরকম করেন না, সবারই জন্য তো বলছি না। যখন আমরা বলি মেয়েদের মেয়েদের স্বভাব এটা, তার মানে কি সব মেয়ে? আমার মাও তাতে সামিল আছে? না, খবরদার এরকম ভাববেন না, বরং কিছু কিছু বা অধিকাংশ। তেমনি আলেম ওলামা ইমাম সাহেবদের ব্যাপারে বলছি, তারা যে সবাই এটা করেন তা না, কিছু কিছু আছেন। এখন আরবে এসেছি বলে মস্ত মস্ত ফতোয়া দিচ্ছি তা না, আমার টাকা পয়সা হয়েছে বলে আমি ফতোয়া দিচ্ছি তা না, আমি যখন ছিলাম গরিব মানুষ ছিলাম এবং গরিব মানুষ এখনো আছি, যদিও লোকে ধনী মনে করে, তো তবুও দেশে থাকতেও আমি বলেছি যে তাবিজ ব্যবসা, তাবিজ লেখা জায়েজ না। ঝাড়ফুঁক করো, ঝাড়ফুঁকে পয়সা নাও, তাবিজের ব্যবসা করো না, ছেড়ে দাও। তাতে যদি পেটে ছুরি মারতে হয়, পেটে ছুরি মারলে তো আত্মহত্যা করা হবে, খবরদার তা করবেন না, বরং আপনি আপনার লোভে ছুরি মারুন। আপনার যে অতিরিক্ত অর্থ উপার্জনের লোভ, আপনি তাবিজ ব্যবসা করে গাড়ি করবেন, বাড়ি করবেন, এই যে লোভ, এই লোভের মাথায় ছুরি মারুন, খবরদার লোভ করবেন না। লোভ সংবরণ করলে ইনশাআল্লাহ রুজির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনার রুজি ঠিক মতো মাপিয়ে রেখেছেন, মেপে রেখেছেন, আপনি যতই তাড়াহুড়ো করুন, যতই ছটফট করুন, যত লেখা আছে তার বেশি আপনি পাবেন না, তার কম নব বলেও আপনার উপায় নেই, আপনার কাছে আসবেই আসবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন ঠিক আল্লাহর বিধান মেনে চলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।